আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 27 নভেম্বর 2019, এই আল্লাহর ঘরে আমরা আলোচনা করব একটা নামাজের বিশেষ গুরুত্বপূর্ণ মশলা নিয়ে, যেগুলো নিয়ে সাধারণত মানুষরা মতভেদ করছে, এটা নয় সেটা, এইভাবে নয় ওইভাবে। সেই একটা বিষয় হচ্ছে সূত্রা। সূত্রা কাকে বলে আপনারা জানেন? সূত্রা মানে হচ্ছে আড়াল, মানে আপনি নামাজ পড়বেন, সামনে আপনার সামনে একটা আড়াল দিয়ে রাখবেন, যে আড়াল দিলে তারই ভিতরে আপনি আপনার দৃষ্টি সীমাবদ্ধ রাখবেন, মনকে সীমাবদ্ধ রাখবেন। তার বাইরে যদি কেউ পার হয়ে যায়, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার মনটাও সেদিকে যাবে না, যেহেতু আপনি স্থির করেছেন যে আমি এইটার ভিতরে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখব এবং মনটাকে আবদ্ধ রাখব। এমনিতে অনেকে বলবেন সূত্রা রেখে লাভ কি, তো সূত্রা রাখলে তো, না রাখে তো সমস্যা আছে, আর যদি রাখে তাও তো পার হলে তো দৃষ্টি যাবে। কিন্তু না, আপনি প্রথম থেকে সংকল্প করবেন যে এর ভিতরে কেউ পার হবে না, আর আমি আমার নজরকে এর ভিতরে সীমাবদ্ধ রাখবো, ইত্যাদি। নামাজের সামনে বেয়ে কেউ পার হবে না এমন ধারণা থাকলেও সামনে সূত্রা রেখে নামাজ পড়া ওয়াজিব। এবার সূত্রা ওয়াজিব না সুন্নাত নিয়ে মতভেদ আছে, সঠিক হলো ওয়াজিব, কারণ সূত্রা রেখে নামাজ পড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে হাদিস জয়ী পড়ে বলছি। তাহলে বোঝা গেল যে আপনার যদি ধারণা হয় যে আমি এখানে একা আছি, আমার সামনে দিয়ে কেউ যাবে না, তবুও আপনি সূত্রা রেখে নামাজ পড়বেন। বুঝতে পারছেন? মনে করুন আপনি ওই সাইডে নামাজ পড়ছেন, আপনি মসজিদের মাঝখানে, অনেকে আছে মসজিদের মাঝখানে দাঁড়ায়, এটা ঠিক না। যখন আসবেন তখন আপনি দেওয়াল ঘেঁষে দাঁড়ান, মানে যেখানে প্রথম কাতার দেওয়াল ঘেঁষে দাঁড়াবেন, কিংবা খাম্বা খুঁটি যেটাকে বলা হয় সেটার সামনে পিছনে দাঁড়াবেন, মাঝখানে দাঁড়াবেন না। যদি মাঝখানে দাঁড়াতে হয় আপনার সাইডে, আপনি জানছেন এদিকে কেউ পার হবে না, তবুও আপনি সূত্রা রেখে নেন, ঠিক আছে? বেশ, তাহলে বোঝা গেল কি, যে ওয়াজিব মানে জরুরি, খবরদার অবজ্ঞা অবহেলা করবেন না, যদি না মানেন এটা গুনাহ হবে। যেমন মসজিদে জামাতে এসে নামাজ পড়া কি ওয়াজিব, নামাজ তো ফরজ, কিন্তু মসজিদে আসা পুরুষদের জন্য, পুরুষদের জন্য ওয়াজিব। যদি না আসেন বাসায় পড়েন, গুনাহগার হবেন, যদি ওজন না থাকে গুনাহগার হবেন, এইভাবে আর কি। সফরে, বাড়িতে, মসজিদে, এমনকি মসজিদুল হারামেও, অনেকে বলে মসজিদে হারামে এত ভিড় ভাড়, ওখানে সূত্রা, ওখানেও সূত্রা লাগবে। হ্যাঁ, যদি কেউ নিরুপায় হয় আলাদা কথা, নিরুপায় হলে জানেন আপনি হারাম হারাল হয়ে যায়, তাই না? সেটা আলাদা কথা। এখন ওখানে প্রচন্ড ভিড়, পার হতেই হবে না হয় সাথে ছুটে যাবে, তো সেখানে আলাদা কথা। কিন্তু মসজিদুল হারাম হলেও সেখানে সূত্রা লাগবে, একাকী ইমামের জন্য সূত্রা, একাকী এবং ইমামের জন্য। ইমাম হলে পরে সামনে ইমামের সামনে সূত্রা থাকবে, আর পেছনের মুক্তাদিদের সূত্রা লাগবে না। যে প্রত্যেককে সূত্রা দিতে হবে তা নয়, খালি ইমাম রাখলেই যথেষ্ট, কারণ ইমামের সূত্রা মুক্তাদিদের বা মুসল্লিদের সূত্রা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাল্লি ইল্লা ইলা সূত্রা। কেন ওয়াজিব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন সূত্রা ছাড়া নামাজ পড়ো না। আরেক হাদিসে আছে মানিস্তাতা আমিনকুম আল্লা ইয়াহুলা বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি আহাদুন ফালিফাল। তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম হয়, দেখছেন, তার মানে সূত্রা রাখার মতো সক্ষম, সূত্রা রাখার মতো কিছু আছে, তাহলে তার ও তার কিবলার মাঝে কেউ যেন না আসে, তাহলে সে যেন তা করে, মানে তার আর তার কিবলার মাঝে কেউ যেন না আসে। অন্য এক হাদিসে আছে জাসাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা, যখন তোমাদের কেউ নামাজ পড়বে সে যখন সূত্রা সামনে রেখে নামাজ পড়ে, ওয়ালিয়াদুনু মিনহা, আর সে যেন সূত্রার নিকটবর্তী হয়। এখন সূত্রা নিকটবর্তী কিভাবে হবে দেখান তো, সূত্রা কিভাবে রাখবেন আপনি? যখন আপনি নামাজ পড়তে এলেন, মনে করুন মসজিদের মাঝখানে দাঁড়াতে হবে, সূত্রাটা কোথায় রাখবেন? এখানে অনেক কিছু আছে, আপনাকে বুঝিয়ে দেওয়া হলো তাও বুঝতে পারছেন না, এখানে তো অনেক কিছু রয়েছে, আপনি ফাঁকা জায়গায় দেখান না। হ্যাঁ, কতটা সামনে সূত্রা আপনাকে রাখতে হবে এবং সূত্রার নিকটবর্তী হতে হবে, এ নয় যে সূত্রাকে অনেক দূরে রেখে দেবেন তা না, ঠিক আছে? তো ওইভাবে সূত্রা রাখবেন, সূত্রা নিয়ে বলছি পরে বসে যান আপনি। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিনা সূত্রায় নামাজ পড়েছেন এই হাদিস জয়ীফ, অতএব খবরদার কেউ এই ভরসা করে যে আমার সামনে কেউ পার হবে না অতএব আমি কি বলে সূত্রা রাখবো না, সূত্রা না রাখলেও চলে, এরকম খবরদার গাফলিতি করবেন না। বিশেষ করে যখন আপনার কাছে ব্যবস্থা আছে কি কি বিষয় কি দিয়ে সূত্রা হবে বলছি পরে। বেশ, সূত্রা বলে কোনো কিছুর কিছু আড়ালকে, যেমন বললাম আগে, নামাজি যখন নামাজ পড়ে তখন তার হৃদয়ে জোড়া থাকে সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহর সাথে, বিচ্ছিন্ন থাকে পার্থিব্য সকল প্রকার কর্ম ও চিন্তা থেকে। আমরা তো এখানেই হারাম করি, তাই না? একে কি বলে আল্লাহ প্রথম তাকবীরটাকে কি বলে? তাকবীরে হারাম, তাই না? তাকবীরুল তাহরিমা। জয়, ইবাদত করা অবস্থায় সে যেন মাবুদ আল্লাহকে দেখতে পায়, যেন, তাই না? সত্যি না? কিন্তু তার সম্মুখে যখন এমন কোন ব্যক্তি বা পশু এসে উপস্থিত হয় সে তার একাগ্রতা ও ধ্যান ভঙ্গ করে দেয়, মনোযোগ কেড়ে নেয়, দৃষ্টি চুরি করে ফেলে এবং কোনো ভয় বা কামনা তার মনে জায়গা নিয়ে তাকে আল্লাহর দরবার হতে সরিয়ে পার্থিব্য জগতে ফিরিয়ে দেয়। তখন তার জন্য জরুরি এমন এক আড়াল ও অন্তরালের যার ফলে সে নিজের দৃষ্টি ও মনকে তার ভিতরে সীমাবদ্ধ রাখতে পারে, আর তার পশ্চাতে কোনো কিছু ব্যতিক্রম করলে সে যেন তা ভ্রুক্ষেপ না করে। দেখতে তো পাবে, আড়াল তো পুরো হচ্ছে না, পর্দা তো নয়, আড়াল মানে পর্দা নয়, সামান্য একটা জিনিস। এই জিনিসটা রাখলে আপনি এর ভিতরে নিবদ্ধ রাখবেন, বাইরে দিয়ে কেউ পার হলে যেন এটা আড়াল হয়ে আছে আপনি দেখছেন না, ঠিক আছে? সুতরাং সূত্রা রেখে নামাজ না পড়া গুনার কাজ, পরন্তু এই অবস্থায়, আর আগে বললাম যে মতভেদ আছে, সুন্নত না ওয়াজিব, ঠিক আছে? ওয়াজিব আর সুন্নত না হওয়ার কারণ যে হাদিসটা আছে সুবিনা সূত্রায় নামাজ পড়া, হাদিসটা জয়ীফ, আবার বলে দিচ্ছি, ওই অবস্থায় নামাজের সম্মুখ বেয়ে কেউ পার হয়ে গেলে তার নামাজের স্বভাব কিন্তু কমে যায়। আপনি সূত্রা রাখেননি, কেউ পার হয়ে গেল, আপনার নামাজের ডিস্টার্ব ক্ষতি হলো, আপনার নামাজের স্বভাব কমে যাবে। সূত্রা কিসের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বিভিন্ন প্রকার সূত্রা প্রমাণিত, যেমন কখনো তিনি মসজিদের সামনে থামকে, যে থাম আছে না, খাম্বা বা খুঁটি যাকে বলা হয়, সেই সামনে করে, সেই থামকে সামনে করে নামাজ পড়েছেন। যারা ফাঁকা ময়দানে নামাজ পড়লে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফাঁকা ময়দানে নামাজ পড়েছেন, আড়াল করার জন্য কিছু না পেলে সামনে বর্ষা গেড়ে নিতেন। বর্ষা তো জানেন এভাবে মাটিতে গাড়লে গাড়া হয়, যে সামনে ফলা থাকে, লোকেরা তার পেছনে বিনা সূত্রায় নামাজ পড়ত। কখনো বা নিজের সওয়ারি উঠকে আড়াআড়ি দান করিয়ে দিতেন। দেখছেন, সামনে পশু দান করিয়ে সেটা কি হয়ে গেল? সূত্রা। তা সূত্রা বানিয়ে তাকে নামাজ পড়তেন। কখনো জিন পোষ বা উটের পিঠে বসার আসন যেটা আছে না, সেটাকে সামনে রেখে কাষ্ঠাংশে সোজাসুজি নামাজ পড়তেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন তার সামনে জিন পোষের শেষে সংযুক্ত কাষ্ঠখণ্ডের মতো কিছু রেখে নেয়, তখন তার উচিত তার পশ্চাতে নামাজ পড়া, এবং এরপর তার সম্মুখ বেয়ে কেউ পার হয়ে গেলে কোনো পরোয়া না করা। খালাস, এদিকে পার হয়ে গেলে আপনার কোনো পরোয়া নেই। একবার তিনি একটি গাছকে সূত্রা বানিয়ে নামাজ পড়েছেন। তারা বোঝা গেল গাছের, গাছকে সামনে সূত্রা বানিয়ে, খেজুর গাছ আছে, কোনো গাছ আছে, সেই গাছটাকে আপনি সূত্রা বানিয়ে নামাজ পড়তে পারবেন। কখনো তিনি আয়েশার খাটকে সামনে করে নামাজ পড়েছেন, বা আয়েশা শুয়ে আছেন আর তার ওইদিকে তিনি নামাজ পড়েছেন, আর ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতেন। সুফিয়ান বিন উয়াইনা বলেন, তিনি শারিককে কোন ফরজ নামাজ পড়ার সময় তার টুপিকে সামনে রেখে সূত্রা বাঁধতে দেখেছেন। তাহলে বোঝা গেল আপনার কাছে কিছু না থাকলে মাথায় টুপি আছে, টুপিটা সামনে নামিয়ে নেন। টুপি মাথায় নিয়ে নামাজ পড়া কি বড় জোর সুন্নত, জরুরি নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদমা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় মসজিদে কি রাখো? সৌন্দর্য রাখো। টুপি মাথায় রাখা জিনিসটা হচ্ছে কি উত্তম, তা বলে ওই তালপাতার ডালি নয়, প্লাস্টিকের খাঁচি নয়, যে তেল তেলচিটে তেলচিটে যে আসে সেই মাথায়, আর সমস্ত তেল, আর বাঙালিরা তেল ব্যবহার করে, তাই না? আর যে সৌদিরা ঠাট্টা করে বলে হাজি সাইয়ারাউল্লাহ জেত বলে না, তো ওই তেলচিটে, আর বর্ষাকালে যে অবস্থা দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম পোকার ভেতরে থাকে ওই তালপাতার বুননিতে। কিন্তু মানুষ কিভাবে রুচি করে আল্লাহ জানে। কখনো দেখেছি কাপড়ের টুপি, কাপড়ে তৈরি করা টুপি কালো হয়ে গেছে তেলচিটে, তেলে কালো হয়ে গেছে তেলচাট। অতএব সেই টুপি মাথায় দিয়ে মানুষ নামাজ পড়ে, মানে ঘর থেকে একটা টুপি আনবে, এতেও এতেও তাদের কি আছে, কার্পণ্য আছে, শৈথিল্য, আল্লাহ মুস্তান। অনেকে তো আবার মোটা লাগা রোমাল, পোঁটা লাগা রুমাল, যে পোঁটা মুছেছে মুখ মুছেছে সেইটা নিয়ে মাথায় বাঁধে, মনে করে কি মাথা ঢাকা জরুরি, তাই না? পুরুষের জন্য মাথা ঢাকা জরুরি নয়, ভারী সমস্যা। তো যদি আপনি এলেন, আপনার কোনো কিছুই নেই, এখন আপনার পকেটে মোবাইল আছে, মোবাইলটা সামনে রাখতে পারেন, তো সামনে এইভাবে খোলা রাখবেন না, ওপেন স্ক্রিনে রাখবেন না, কেন? কারণ তার ফোন এলে পরে তখন আপনাকে ডিস্টার্ব করবে, উপর করে রাখেন, বুঝতে পেরেছেন? এই যেমন পানির বোতল, পানির বোতল আছে, পানির বোতলকে সামনে রেখে দেন, কিছুই নেই আপনার পকেটে, কলম আছে, কলমটা একটু উঁচু হলেই হবে, একটু উঁচু জিনিস হলে, হ্যাঁ, তো টুপিটাও সামনে রেখে নামাজ পড়তে পারেন। সামনে বসে থাকা কোনো মানুষ বা নামাজিকে সুতরা বানাতে পারেন, আপনার সামনে সব মুসল্লি আছে, তাকে বসে আছে কোরআন পড়ছে, ঠিক আছে, আপনি তার পেছনে দাঁড়িয়ে যান, তাকে আপনি সুতরা বানিয়ে নামাজ পড়তে পারবেন। আচ্ছা, কিছু না পেলে দাগ টেনে নেওয়ার হাদিস সহি না, একটা হাদিসে আছে কিছু যদি না পাও তো দাগ টেনে নেবে, এই হাদিস কিন্তু সহি না। অতএব এই যে দাগ কার্পেটের, কার্পেটের যে দাগগুলো দেখছেন, ভাববেন যে এটা আমার সুতরা, ওই যে কার্পেটে দেখেছেন দাগ আছে, কার্পেটের দাগগুলোকে সুতরা মানা যাবে না। তেমনি কার্পেটের শেষ অংশ, ওই যে কার্পেটটা দেখছেন, আপনি ভাববেন যে আমি কার্পেটে দাঁড়িয়ে আছি, কার্পেটটা শেষ প্রান্ত আমার সুতরা, না তা হবে না, বরং কি করতে হবে, কোনো উঁচু জিনিস তার সামনে রাখতে হবে, উঁচু জিনিস রেখে তবে তারপরে নামাজ আপনার সুতরা বানাতে হবে। বেশ, উটের পেটে স্থাপিত জিন পোষের পেছনে সংযুক্ত কাষ্ঠখণ্ড যে বলা হলো, তা মোটামুটি কতটা উঁচু হতে হবে? কম বেশি এক হাত, এক হাত থেকে কম কিংবা এক হাত থেকে বেশি যদি হয়, আধা মিটার 47 সেন্টিমিটার উঁচু মোটামুটি, তাতে এটাই হচ্ছে সুন্নত, বুঝতে পেরেছেন? কোন দাগ সুতরা হবে না এটা বলা হলো, তবে যে বস্তু মাটি বা মশাল্লা থেকে একটু উঁচু হয়ে থাকে তাকেই সুতরা বলে ধরে নেওয়া যাবে, বুঝলেন? উঁচু না হলে পরে সুতরা ধরা, আমার চোখে চশমাটা আছে, চশমাটা খুলে সামনে রেখে দিলাম, চলবে না? চলবে না, চলবে, এটা উঁচু হয়ে থাকবে, তাই না? এইভাবে যে কিছু, কিছুই নেই তো আপনার সাথে গামছা আছে, গামছাটা সামনে রেখে নিলেন, সুতরা হয়ে গেল। বেশ, মশাল্লা চাটাই বা কার্পেটের শেষ প্রান্তকে বললাম যে সুতরা বানানো যাবে না। সুতরা কত দূরে রাখতে হবে এটাও আগে থেকে বলা হলো, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে তখন সে যেন সামনে সুতরা রেখে নামাজ পড়ে, নিকটবর্তী হয়, যাতে শয়তান যেন তার নামাজকে নষ্ট করে না দিতে পারে। একবার তিনি কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে তার ও দেওয়ালের মাঝে মাত্র 3 হাত তফাত ছিল, তাহলে বোঝা গেল 3 হাত দূরে সুতরা হতে হবে। মুসাল্লা সেজদার জায়গা ও দেওয়ালের মাঝে একটি ছাগল অথবা ভেড়া পার হয়ে যাওয়ার মতো প্রায় আধ হাত ফাঁক দূরত্ব থাকতে হবে। দেখেন সেজদা করেন আপনি, সেজদা করে দেখান, দিয়ে মোটামুটি যেন আপনার সুতরা থেকে আধ হাত জায়গা থাকে, আপনার সেজদার জায়গা আর সুতরা, হ্যাঁ, এই যে দেখেন একবারে আধ হাত জায়গা মাঝখানে ফাঁক আছে, একেবারে মানে লেগে করবেন না। যেমন দেখেন, একবার দেখান, অনেকে যদি কেউ নামাজ পড়ে একবার কাছে ঠেকিয়ে দেয়, মাথাটা কাছে ঠেকিয়ে দেয়, বুঝতে পারছেন না, মাথাটা ঠেকিয়ে দেন কাঠের কাছে, অনেকে এইভাবে না, এত কাছে না, মানে কাছাকাছি হওয়া মানে এত কাছে না, বরং মাঝখানে যেন একটা ছাগল পার হয়ে যায়। তো ছাগল পার হতে মতো মোটামুটি কত লাগে? আধ হাত জায়গা হলেই ছাগল পার হয়ে যাবে, তাই না? অতএব এইভাবে আপনাকে সুতরার কাছাকাছি হতে হবে, কাছে মানে নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, মাঝখানে ফাঁক রাখতে হবে আধ হাত পরিমাণ মতো। এবারে সুতরার একেবারে সোজাসুজি না দাঁড়িয়ে একটু ডাইনে বাইনে দাঁড়াতে হয়, এমন একটা হাদিস আছে যে ডাইরেক্ট মানে আপনি সুতরাকেই সিজদা করছেন মনে হবে, এরকম না করে একটু ডাইনে বাঁয়ে করা করতে হবে, এরকম একটা হাদিস আছে, হাদিসটা সহি না। অতএব ডাইরেক্ট যদি আপনি বোতলকে সামনে রেখে নামাজ পড়েন তাহলে সমস্যা নেই, আপনি তো বোতলকে সিজদা করছেন না, তাই তো? বোতলকে কেন সিজদা করব আমি তো সিজদা, হ্যাঁ নেই, এটা আছে সুতরা, সুতরাং একটু সরিয়ে রাখতে হবে এটা জরুরি নয়, বরং সামনে ডাইরেক্ট আপনি বোতলকে সামনে রেখে নামাজ পড়তে পারবেন। বেশ, এবারে ইমামের সুতরা মুক্তাদিদের সুতরা, তার মানে ইমাম নামাজ পড়ছে তার সব সুতরা আছে, আর মুক্তাদিদের কোনো সুতরা নেই, তাদের মাঝে মাঝে পার হওয়া যাবে না, যাবে না? ওই দিকে যদি কাতার খালি থাকে তো আপনি মাঝে মাঝে পার হয়ে যেতে পারবেন, ইমামের সামনে পার হতে পারবেন না, সুতরা থাকলে সুতরার বাইরে আপনি পার হতে পারবেন, এতে সমস্যা নেই। এ ব্যাপারে দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুতরা দিয়ে নামাজ পড়তেন, আর সাহাবীরা মাঝে মাঝে মাঝে পার হয়ে যেতেন কাতারের মাঝে মাঝে। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, ইবনে আব্বাস একটি গাধীর পিঠে চড়ে কিছু কাতারের সামনে বেয়ে পার হয়ে এসে নামলেন, অতঃপর গাধীটিকে চড়তে ছেড়ে দিয়ে কাতারে সামিল হলেন। তা দেখে কেউ তার প্রতিবাদ করল না। তার মানে কি, যে মুসল্লিদের সামনে পার হওয়াতে, মুক্তাদিদের সামনে পার হওয়াতে দোষ নেই, যদিও তাদের সূত্রা নেই। বেশ, এবার নামাজি সামনে বেয়ে পার হওয়াটা কি হারাম, গুনার কাজ? হারাম মানে কি, কাবিরা গুনা, গুনার কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা ইয়াকিফু আরবাঈন খায়রাল লাহু মিন আন ইয়ামুররু বাইনা ইয়াদাইহি। তার মানে যে নামাজি সামনে বেয়ে পার হয়, সে যদি জানতো যে এতে তার কত পাপ হবে, তাহলে সে চল্লিশ অপেক্ষা করত, তবুও নামাজি সামনে বেয়ে পার হতো না। চল্লিশ কি, চল্লিশ ঘন্টা না, চল্লিশ বছর না, চল্লিশ দিন না, চল্লিশ মাস, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তাই না? এই চল্লিশ কি, যদি চল্লিশ ঘন্টাই হয়, চল্লিশ মিনিটই হয়, তাও অনেক, তাই না? সুতরাং চল্লিশ অপেক্ষা করা ভালো, তবুও, কেননা এতে কি আছে, পাপ আছে, এই জন্য যদি জানতো তাহলে অপেক্ষা করত। সুতরাং পার হওয়া যাবে না। অবশ্য নামাজের সামনে সূত্রা থাকলে পার হওয়া হারাম বা গুনাহের কাজ না। সূত্রা আছে, আপনি সূত্রার পেছন দিকে যদি পার হয়ে যান, তাহলে সময় দেখেন কিভাবে পার হবেন। মনে করেন ওখানে নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন আর পার হন, সামনের দিকে পার হন, এদিকে, হ্যাঁ এদিকে পেরিয়ে আসেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আবার পার হয়ে যান, সমস্যা নেই। কোনটা হারাম, কোনটা হারাম, ভিতর দিকে, ভিতরটা, ভিতর দিকে পার হওয়াটা হচ্ছে হারাম, আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপ সূত্রা না থাকলেও যদি নামাজির সামনে প্রায় তিন হাত দূর থেকে পার হয়, তাহলে গুনাহ হবে না। এখন মনে করুন সূত্রা নেই, সরিয়ে দেন সূত্রাটা, সূত্রা সরিয়ে দেন, এখানে সরিয়ে দেন, হ্যাঁ। এবার মনে করেন আপনি নামাজ পড়ছেন, সিজদা করেন, সিজদা করেন, আপনি পার হবেন, আপনার সূত্রা আপনি দেখছেন যে সূত্রা নেই, আপনি পার হবেন, কতদূর থেকে পার হতে পারেন? ওই মুসল্লির পা থেকে তিন হাত। তার মানে যেখানে ওই সূত্রা রাখা দরকার ছিল সেই জায়গার কেবলার দিকে, বুঝতে পারলেন ব্যাপারটা? সূত্রা রাখা দরকার কোথায় ছিল, দেন দেন সূত্রাটা দেন, কোথায় রাখার দরকার ছিল, এই জায়গাতে। আর তার মানে আপনি ওর থেকে যে বাইরে জায়গা আছে এদিকে পার হতে পারবেন, সূত্রাটা নেই, সূত্রাটা নেই, তবুও আপনি এদিকে পার হতে পারবেন, যেখানে সূত্রা রাখা দরকার ছিল সে রাখেনি, সে আপনি তখন এদিকে পার হতে পারবেন, বুঝতে পারছেন বিনা সূত্রায়? এখন সূত্রা নেই, এখন আসেন, আবার আসেন, সূত্রা নেই, আপনি কি সূত্রা রেখে পার হবেন? মনে করুন সূত্রাটা নেই, সরিয়ে দেন, সরিয়ে দেন, সরিয়ে দেন, সূত্রাটা নেই, হ্যাঁ। এবার আপনি এদিকে পার হবেন, অনেকে করে কি, একটা সূত্রা সামনে রেখে দেয়, নিয়ে পার হয়, এটা কি জরুরি? না, এটা কি জরুরি? জরুরি না, কারণ তো সুযোগ রয়েছে, যেখানে সূত্রা রাখা দরকার ছিল সেখান থেকে বাইরে আপনি পার হচ্ছেন, তখন সূত্রা রাখার কি দরকার আছে? এখন যদি বলেন হুজুর ওই রকমও জায়গা নেই, তার মানে মানে দেওয়াল আছে আর নামাজ পড়ছে, আর ওই ওই হাত হাত বেশি ফাঁকও নেই, এখন আমাকে ওইদিকে পার হয়ে যেতে হবে, সেক্ষেত্রে সূত্রা রেখে যাব না যাব না? সূত্রা রেখে যাওয়া যাবে না যাবে না? আমাদের দেশে ফতোয়া জানেন আপনারা, শুনেছেন সূত্রা জরুরি, অতএব লেখে অনেকে রেখে যায়, অনেকে রেখে যায়। তো রেখে যখন এটা যাওয়ার ওলামাদের কোনো কিতাবে আছে কি না, কিতাবে আছে, কাশাফুল কেনা বলে একটা কিতাব আছে, তার প্রথম খণ্ড 376 পৃষ্ঠাতে একটা কথা আছে, এটা হাদিস না, হাদিসে নেই যে তুমি চল্লিশ দিন অপেক্ষা করো তবুও তুমি পার হইও না, এটা আছে তাই না? কিন্তু বলা হয়নি যে একটা সূত্রা রেখে দাও নি পার হও, তার মানে হাদিসের বা শরীয়তের এটা বিধান নয় যে আপনি সূত্রা রেখে পার হবেন। কিন্তু যদি পার হতে হয় তাহলে কি আমি তার সামনে দিয়ে পার হয়ে যাব না সূত্রাটা রেখে যাব, এই হচ্ছে কথা। ইনি এখানে বলা হয়েছে, ফাইন আরাদা ইয়ামুররা মিন বাইনি ইয়াদাইহি ফালা মানে মিন আই ইয়ানসিবা আসান আও কুরসিয়ান আও ইয়ামুরা শখসান ইয়াকিফা আমামাল মুসাল্লি। যদি পার হতেই হয় আর কোনো উপায় নেই, মানে দূরে থেকেও পার হওয়া যাবে না, তাহলে তার সামনে একটা কিছু রেখে দিয়ে তারপরে তার কেবলার দিকে পার হয়ে যাবে, বোঝা গেল? ভিত্তি আছে, তবে ওলামাদের ফতোয়া, এটা কোনো হাদিসের মানে এ নাই। আর যখন আপনার কোনো সুযোগ থাকবে, যেখানে সূত্রা রাখা দরকার ছিল রাখেনি, তার এই দিকে পার হলে পরে আপনার কোনো সমস্যা নেই। অনেকে মনে করে গোটা মসজিদেই পার হওয়া যাবে না, হ্যাঁ গোটা ওখানে নামাজ পড়ছে এ পর্যন্ত পার হওয়া যাবে না, এরকম না, এটা ঠিক না। যেখানে সূত্রা রাখা দরকার ছিল সেই জায়গার কেবলা দিকে যদি পার হন তাতে সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। এখন মনে করুন একটা লোক কোরআন পড়ছে, বসে কোরআন পড়ছেন, আপনি ওখানে কোরআন পড়ছেন ওখানে বসেন, আর একটা লোক পেছনে নামাজ পড়ছে, হ্যাঁ ওখানে নামাজ পড়ছে। এখন রাজন আপনি উঠে চলে যাবেন, আপনার দরকার আছে উঠে যাবেন, যেতে পারেন না পারেন না, কিভাবে যাবেন দেখি? সূত্রাটা রেখে, এটা তো সূত্রা রাখার কথা হলো, আপনি ডাইনে বামে সরে যেতে পারেন, হ্যাঁ আপনি বসে আছেন ডাইনে কিংবা বামে আপনি সরে যাবেন, এটা পার হওয়া নয়, বুঝতে পারলেন ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পারলেন? সরান আপনি সূত্রা সরান, হ্যাঁ আপনি বসে আছেন, মনে করুন যে সিজদা দিয়েছেন আপনি বসে আছেন, এখন আপনার যাওয়ার দরকার হলো, কিভাবে যাবেন বেরিয়ে? ডাইনে বামে একটু সরে গিয়ে এইভাবে উঠবেন, একটু একটু এইভাবে সরে গিয়ে আপনি উঠে পড়বেন, আর পার হবেন না, ঠিক আছে? কারণ যেটা গোনা সেটা হচ্ছে কি, পারা পার হওয়া, পারা পার হওয়া। আর এইভাবে পাশ থেকে সরে যাওয়াটা গোনা নয়, মানে হাদিসের এতে আওতায় পড়ে না। বেশ, কেউ সামনে বিয়ে পার হলে আপনার কর্তব্য কি? হ্যাঁ, কেউ সামনে বেয়ে পার হলে আপনার কর্তব্য কি? আপনি বসেন, পার হন আপনি সামনে দিয়ে, ও একদম সামনে দিয়ে পার হন, ওনার মুসল্লি সামনে দিয়ে পার হন, হ্যাঁ এই দেখছেন ব্যাপারটা, যে মুসল্লি তার কর্তব্য কি দেখছে, আমার সামনে দিয়ে পার হচ্ছে, তখন হাতটা দিয়ে কি করবে, বাধা দেবে, মানে তাকে পার হতে দেবে না। আর যদি তবুও পার হতে চায় ধাক্কা মারবে, বুঝতে পারছেন, তবুও তাকে পার হতে দেবে না ওই সামনে দিয়ে। মানে কিছু কিছু মানুষ আছে টেরা ঘাট টেরা বলে না, মানবেই না, ও মনে করছে কি সমস্যা, এই যে আমাদের অনেকে বলে না কি সমস্যা, এ পার হবেই, তখন তার সঙ্গে হাদিসে আছে ফাল ইউকাতিল ফাইন্নাহু শয়তান কিংবা মা হু শয়তান, ওর সঙ্গে লড়াই করো, ওকে বাধা দাও, কারণ ও নিজে শয়তান, অথবা ওর সাথে কি আছে, শয়তান আছে, মানবে না ঘাট টেরা। এই জন্য এত গুরুত্বপূর্ণ এই যে পার না হওয়াটা, মানে এত গুরুত্বপূর্ণ যে আপনি তাকে পার হতে দেবেন না। বেশ, এবারে হাদিস শুনুন, বাধা দেয় সে যেন বাধা দেয়, মানতে না চায় তাহলে কি করবে, সে যেন লড়াই করে, সে হচ্ছে শয়তান। সুতরা ছাড়া নামাজ পড়ো না, কাউকে তোমার সামনে বেয়ে পার হতেও দিও না, সে যদি মানা না মানে তবে তার সাথে লড়ো, কারণ তার সাথে শয়তান আছে। আবু সাঈদ খুদরি জুমার দিনে একটি থামকে সুতরা করে নামাজ পড়ছিলেন, ইত্যাবসরে বানি উমাইয়ার এক ব্যক্তি তার ও থামের মাঝ বেয়ে পার হতে গেলে তিনি তাকে বাধা দিলেন, পার হওয়া যাবে না, কিন্তু লোকটি পুনরায় পার হওয়ার চেষ্টা করলো, তিনি তার বুকে এক থাপ্পড় মারলেন, বুকে থাপ্পড় মারলেন, তাহলে তো মারামারি লেগে যাবে তাই না? না না, অতটা করতে আপনি যাবেন না, তাদের হিম্মত ছিল আর সত্যি, হ্যাঁ মেরে দিয়েছেন বুকে থাপ্পড়। লোকটি মদিনার গভর্নর মারওয়ানের নিকট গিয়ে অভিযোগ বিচার দিল যে আমার বুকে থাপ্পড় মেরেছে। মারওয়ান আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আপনার ভাই বুকে মেরেছেন কি কারণে? আবু সাঈদ বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, দলিল খালাস, সাপের মাথায় জড়ি তাই না, সাপের মাথায় ওই যে কি বলে জড়িবুটি বা সাপ মাথা নামিয়ে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ যখন কিছুকে সূত্রা বানিয়ে নামাজ পড়ে অথবা সেই ওই সূত্রার ভিতর দিয়ে পার হতে চায় তবে সে যেন তাকে বাধা দেয়, এতেও যদি সে না মানে তাহলে সে যেন তার সাথে লড়াই করে, কারণ সে শয়তান, সুতরাং আমি শয়তানকে মেরেছি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তার মানে মারাও যাবে, তবে আমি বললাম যে মারামারি লেগে গেলে হবে না, আমি নামাজ পড়তে যদি মারামারি লেগে যান তাহলে তো মুশকিল তাই না? এরকম না, মানে মোটামুটি গুরুত্বটা হচ্ছে এই যে সামনে দিয়ে পার হতে দেবেন না। শুধু মানুষই নয়, কোনো পশু যদি সামনে বেয়ে পার হতে চায় তাকেও বাধা দেয়, আপনার বিড়াল পার হয়ে যাচ্ছে কি করবেন আপনি? এভাবে সরিয়ে দেবেন, ঠিক আছে? একটা আপনার বাড়ির ছাগল পার হতে যাচ্ছে, আপনি সরিয়ে দেবেন, ঠিক আছে? ইবনে আব্বাস বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, এমন সময় একটি ছাগল বা ভেড়া তার সামনে দিয়ে ছুটে পার হতে চাইল, কিন্তু তিনি তার আগেই তাকে বাধা ধরে ফেললেন, এমনি এমনকি তার পেটকে দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন, মানে মানবে না এইভাবে ঠেলে লাগিয়ে দিলেন, তারপরে আবার ছাগলটা কি হলো, পেছন দিয়ে পার হয়ে গেল। সুতরাং বাধা দেওয়া ওয়াজিব, এবং তাতে একটু নড়া সরা যদি হয় তাতে দোষ নাই, এটা অনুমতি আছে, কারণ আল্লাহ রাসূলের আদেশ, এমনিতেই তো মারামারি করা যাবে না তাই না? কিন্তু সে মানছে না, কি করব, আমার নামাজটাকে নষ্ট করতে চায়, খবরদার যাবি না। বেশ, বিনা সূত্রায় নামাজ বাতিল কখন, বলে শেষ করে দেবো, সূত্রা রেখে নামাজ পড়লে এবং তার পশ্চাৎ বেয়ে কেউ পার হয়ে গেলে নামাজে কোনো ক্ষতি হয় না। আমি সূত্রা রেখেছি, এদিকে কেউ পার হলে কোনো সমস্যা নেই, কিন্তু সূত্রার ভিতর দিয়েও কোনো পুরুষ শিশু পশু পার হয়ে গেলে নামাজি নামাজে মনোযোগে ব্যাঘাত ঘটে ঠিকই, তবে নামাজ একেবারে নষ্ট হয়ে যায় না। পরন্তু বিনা সূত্রায় নামাজ পড়লে এবং সামনে দিয়ে সাবালিকা মেয়ে গাধা বা মিশমিশে কালো কুকুর পার হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ আপনি সূত্রা দিয়েছেন তা সত্ত্বেও মারল না পার হয়ে গেল, নামাজ নষ্ট হবে না? ভিতর দিয়ে পার হলেও নষ্ট হবে না, কিন্তু সাবালিকা মেয়ে গাধা বা মিশমিশে কালো কুকুর যদি পার হয় তাহলে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূত্রা না হলে সাবালিকা মেয়ে গাধা ও কালো কুকুর নামাজ নষ্ট করে ফেলে। নিশ্চয়ই বিশেষত্ব বুঝতেই পারছেন। এখানে অনেক মেয়েরা বলে আমাদেরকে গাধা কুকুরের সঙ্গে তুলনা করছে, না ওর আপনাদেরকে তুলনা করা হচ্ছে এই জন্য যে ফেতনার কারণ। কারণ একটা যুবতী মেয়ে যখন পার হয়ে যাবে তখন তার মানে নামাজির মনের মধ্যে, আপনারা জানেন হারামে যারা হজ উমরা করতে গেছেন তারা দেখেছেন, তাওয়াব করতে করতে আপনার পাশে আপনার সামনে যদি এক যুবতী মহিলা থাকে, মুখ খোলা থাকে, আবার অনেকে তো বুক খোলা থাকে, তাই না, এমন কি বলে ওড়না পড়ে আছে যে আল্লাহুল মুস্তাহান, এবার গায়ে গা লাগে, কি কি অবস্থাটা হয়, তারপরে নামাজ পড়ছেন আপনার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে একবারে সেই সুন্দর ম্যাক্সি আল্লাহ, নামাজ ক্ষতি হবে এতে, নামাজে এই জন্য ক্ষতি হবে যে আপনার মনটাকে তা চুরি করে নিচ্ছেন, যেমন এই গাধা করে যেমন এই কুকুর করে। তা আপনাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়নি, বরং আপনি যে একটা ফিতনা, সেই ফিতনাটা প্রকৃতিগতভাবে পুরুষের মনে এ করে আকর্ষণ সৃষ্টি করে, এই জন্যে বলা হয়েছে তুলনা করা হয়নি। বুঝতে পেরেছেন? নাবালিকা মেয়ে অতিক্রম করলে নামাজ নষ্ট হয়। নাবালিকা মেয়ে যেহেতু তার মনে কি থাকে সেক্স আছে, তাকে দেখলে পরে কোনো কামনা জাগে না, ছোট মেয়ে, সমস্যা নেই। একবার বানী আব্দুল মুত্তালিবের দুটি ছোট মেয়ে মারামারি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার হাঁটু ধরে ফেললো, তিনি উভয়কে দুদিকে সরিয়ে দিলেন আর এতে তিনি নামাজ ভাঙলেন না। তাহলে বোঝা গেল যে মহিলা মেয়ে হলেই যে নামাজ নষ্ট করবে তা না, কি কোন রকম মেয়ে, কোন মহিলা হতে হবে? যুবতী, যুবতী মেয়ে যদি হয়। নিজের স্ত্রী বা কোনো মহিলা নামাজের সামনে, সে তো যুবতী, তাই না? এবার নিজের স্ত্রী সামনে ডাকা দিয়ে অন্ধকারে ঘুমিয়ে থাকলে নামাজের কোনো ক্ষতি হয় না, সামনে সে শুয়ে আছে, ডাকা দিয়ে আছে, সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাহাজুদ পড়তেন, তাই না? মা আয়েশাকে সামনে রেখে তিনি তাহাজুদ পড়তেন, লাশের মতো শুয়ে থাকতেন, ঘুমাতেন। যেমন তিনি কখনো কখনো চাদরের ভিতর থেকে পায়ের দিক চুপি চুপি নিজের প্রয়োজনে বের হয়ে যেতেন। এই যেমন বললাম যে বসে আছেন সামনে, বের হয়ে যান, তো উনি কি করতেন? ঢাকার নিচে নিচে শুয়ে আছেন আর নামাজ পড়ছেন একজন, তাই না? তো আপনি যদি সাইড থেকে এদিক থেকে কিংবা ওদিক থেকে সরে যান, উঠে যান আপনার দরকারে, এতে কিন্তু নামাজের ক্ষতি হবে না, ঠিক আছে? তখন ঘরে বাতি ছিল না। কে বলছেন? মা আয়েশা বলছেন তখন ঘরে বাতি ছিল না। এখনই যারা নূরের নবী বলবে তারা বলবে এই আল্লাহর নবীর নূরে গোটা মদিনা আলো হয়ে থাকতো, আর এখানে তাহলে ঘরে বাতি ছিল না বলার কি দরকার ছিল, তাই না? আল্লাহ মুস্তাহান। তো ওরা আবার মানতে চাইবে না, না না না, আল্লাহর নবীর ঘর সবসময় সূর্যের আলো থাকতো, অন্ধকারই হতো না। আল্লাহ মুস্তাহান। আচ্ছা, কোন মহিলা নামাজের সামনে বেয়ে বিনা সূত্রায় কোন সাবালিকা মেয়ে পার হলেও নামাজ নষ্ট হয় না। যে কোনো মহিলা নামাজি সামনে বেয়ে বিনা সূত্রায়, তার মানে নামাজ নামাজিটাকে মহিলা, নামাজিটাকে মহিলা, এবার তার সামনে সূত্রার ভিতর দিয়ে মহিলা পার হচ্ছে, যুবতী মহিলা, নামাজ নষ্ট হবে? কেন? ওখানে আকর্ষণ নেই, কিছু নেই, ও মহিলা, এও মহিলা, সমস্যা নেই, তাই না? আশা করি বুঝতে পেরেছেন সূত্রার মশলাগুলো, যেহেতু জরুরি ছিল দেখিয়ে, প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে, যে আশা করি উপকৃত হবেন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক জিনিস জানা ও মানার। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।